السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. قرآن الكريم سورة لهب এ সুরার অপর নাম হচ্ছে সুরাতুল মাসাদ, মক্কায় অবতীর্ণ। পাঁচটি আয়াত। এই সুরাটি মক্কার শুরুর দিকে নাজিল হয়েছিল। আমরা প্রথমে সুরাটার তর্জমা পেশ করছি, এরপরে শানে নুজুল, এরপরে প্রয়োজনীয় ব্যাখ্যা পেশ করা হবে ইনশাআল্লাহ। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে গেছে, ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস হোক। ধ্বংস হোক যদি বলা হয় তার অর্থ দাঁড়ায় বদদোয়া করা, আর ধ্বংস হয়ে গেছে বা ভেঙ্গে গেছে এটা বললে অর্থ হবে সংবাদ দেওয়া, খবর পরিবেশন করা। ইয়াদা শব্দের অর্থ হচ্ছে, এটা দ্বিবচন ইয়াদুন শব্দের, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, আর ইয়াদা মানে হচ্ছে উভয় হাত। আবি লাহাব এটা মূলত আবু লাহাবের নাম না, আবু লাহাবের মূল নাম হচ্ছে আব্দুল ওজ্জা। ওজ্জা হল লাত, ওজ্জা, মানাত, এগুলো আরবের প্রসিদ্ধ মূর্তি ছিল। সেই হিসাবে একদিকে যেমন আব্দুল মুত্তালেবের ছেলেদের নাম অনেকগুলো ছিল ভালো নাম, যেমন আবদুল্লাহ, আমাদের নবীজির আব্বার নাম ছিল আবদুল্লাহ, আল্লাহর গোলাম। আর অপরদিকে এই আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, এর নাম ছিল আব্দুল ওজ্জা। ওজ্জা হলো মূর্তির নাম, তাহলে ওজ্জার গোলাম। আবু লাহাবের চেহারা ছিল রক্তিম বর্ণের, সাদা এবং লাল মিশ্রিত, এজন্য বলা হতো আবু লাহাব, প্রজ্বলিত আগুন। এই কারণেও কি আবু লাহাব বলা হতো, যেন আগুনের মতো। এরপরে আবার বলা হচ্ছে ওয়া তাব্বা, সে নিজে ধ্বংস হয়েছে বা ধ্বংস হোক, দুই রকম তর্জমা হতে পারে। পুরাটার অর্থ এরকম হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক, এক তর্জমা হলো। এটা যদি হয় তাহলে অর্থ হলো বদদোয়া করা। আরেকটা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, অতাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে, এই দ্বিতীয় তর্জমাটাই বেশি প্রসিদ্ধ। কিন্তু প্রশ্ন আসবে, এই সূরা যখন নাজিল হয় তখনও আবুল আহাব ধ্বংস হয় নাই, তাহলে ধ্বংস হয়ে গেছে কি করে বলা হলো? এটা এরকমই, যেমন অনেক সময় নিশ্চিত কোনো কাজ ঘটবে আমরা আগেই বলে দিই, যেমন বাংলায় ওটা আছে, আরে ওর কথা বল না, ও তো শেষ হয়ে গেল, ও তো শেষ, ও ধ্বংস হয়ে গেছে, তার মানে সে যে ধ্বংস হবে এটা নিশ্চিত, এটা বোঝাবার জন্য এরকম বলা হয়। তো আরবিতেও এটা আছে, যেহেতু আবু লাহাবের ধ্বংস অনিবার্য, যেন সে ধ্বংস হয়েই গেছে, সেই নিশ্চয়তা বোঝাবার জন্যই এরকম শব্দ ব্যবহার করা হয়েছে। তাব্বাতিয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, আবু লাহাবের উভয় হাত ভেঙে গেছে, অতাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু, মা মানি না, লা অর্থ না, মা অর্থ না, এখানে মা, মা আগনা আনহু তার কোনো উপকারে আসে নাই, মালুহু তার মাল, অমা কাসাব এবং যা সে উপার্জন করেছে, এখানে যা উপার্জন করেছে বলতে, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের উপার্জন বা কামাইয়ের অন্তর্ভুক্ত তার সন্তানরাও, এজন্য বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম অমা কাসাব বলতে আবু লাহাবের সন্তানদেরকে বোঝানো হয়েছে বলে ব্যাখ্যা করেছেন। তাহলে অর্থ এরকম, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, আবু লাহাবের মাল এবং তার সন্তান, সন্তান এবং সম্পদ, মালুহু তার সম্পদ, অমা কাসাব এবং তার সন্তান, তার উপার্জিত সম্পদ তার কোনোই কাজে আসে নাই। সাইয়াসলা নারং যাতা লাহাব, সাইয়াসলা সিনের অর্থ হলো অচিরেই, খুব নিকটেই, ইয়াসলা মানে প্রবেশ করবে, তাহলে সাইয়াসলা মানে অচিরেই সে প্রবেশ করবে, দাখিল হবে, নারান, নার মানে হচ্ছে আগুন, দাতা লাহাব মানে প্রজ্বলিত, লেলিহান যুক্ত, লাহাব যে আগুন তাও দেয়, লেলিহান যুক্ত আগুন, তাহলে পুরো অর্থ হল সাইয়াসলা নারং দাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করছে নারং আগুনের ভিতরে, যে আগুন লেলিহান যুক্ত প্রজ্বলিত, লেলিহান যুক্ত আগুনে সে অচিরেই প্রবেশ করবে। ইমরাআতুহু এবং তার স্ত্রীও, ইমরাআতুন মানে স্ত্রী আর হু মানে তার, ইমরাআতুহু এবং তার স্ত্রীও, অ অর্থ এবং, ইমরাআত মানে হল স্ত্রী, হু মানে তার, এবং তার স্ত্রীও এই লেলিহান যুক্ত আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন মানে বহনকারী আর হাতাব মানে হচ্ছে লাকড়ি, লাকড়ি বহনকারী, তার স্ত্রী যে লাকড়ি বহনকারী, এটার দুইটা অর্থ হতে পারে, এক তো হলো সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাতের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে এই কাঁটা যুক্ত লাকড়ি রেখে দিত যেন আল্লাহর নবীর পায়ে কাঁটা বিদ্ধ হয়। আরেকটা হচ্ছে হাম্মালাতাল হাতাবটা আরবি একটা প্রবাদ, হাম্মালাতুন মানে বহন করা আর হাতাব মানে লাকড়ি, লাকড়ি বহনকারী মানে একজনের দোষ আরেকজনের কাছে, তার দোষ আর কাছে, এইরকম ভাবে লাগানোর নাম হচ্ছে যেটাকে আমরা বলি চগল খুরি করা, এটাকেও আরবিতে প্রবাদ আকারে হাম্মালাতাল হাতাব বলা হয়। এই মহিলার সেই দোষও ছিল, এ কারণেও তাকে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। অথবা আর একটা কারণ হতে পারে, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আবু লাহাব যেরকম ভাবে একেবারে সর্বাত্মক চেষ্টা করেছে, ওর স্ত্রী উম্মে জামিল, নাম ছিল উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন আবার এটা, তো সেই হিসেবে এও নেতৃত্ব দিত আল্লাহ নবীর বিরোধিতা করতে গিয়ে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে তার স্বামী যে আগুনে জ্বলবে, আর এই মহিলা লাকড়ি এনে এনে সে আগুনে ঢালবে, এই কারণেও তাকে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে, লাকড়ি বহনকারী নেই। হাম্মালা শব্দের অর্থ বহনকারী নেই, বোঝা বহন করে যে। এখন আরব দেশে যাবেন একটা হাম্মাল, হাম্মাল ডেকে আনো, হাম্মাল মানে এই আমরা বলি কি জানো, কুলি, কুলি ডেকে আনো যে বোঝা বহন করবে, আরবরা কি বলবে, হাম্মাল বোঝা বহনকারী। তাহলে হাম্মালাতুন স্ত্রীলিঙ্গ, হাম্মালাতাল হাতাব লাকড়ি বহনকারী নেই, ফি জিদিহা, ফি অর্থ মধ্যে, জিদ শব্দের অর্থ হচ্ছে আসলে যে গলায় অনেক মূল্যবান দামি হার পরা হয় তার নাম হচ্ছে জিদুন। ওই মহিলা তার গলায় অনেক দামি হার পরিধান করত, এক পর্যায়ে সে বলল আমি আমার এই দামি হার বিক্রি করে মুহাম্মাদের বিরোধিতা করার জন্য ব্যয় করব। তো এখানে বলা হচ্ছে ফি জিদিহা, তার সেই দামি হারের গলায় থাকবে কি, থাকবে হাবলুন, রশি। সে যে গলায় অনেক দামি হার পরিধান করত সেই গলায় কি থাকবে, রশি থাকবে, হাবলুন রশি। আর সে রশিটা কিসের, মিন মানি হতে থেকে, মাসাদ শব্দের অর্থ হল খেজুরের যে ডালগুলো আছে ওর গোড়ায় যে আপনার কি থাকে মোটা অংশ থাকে, এই মোটা অংশ ছেঁচলে পরে যে রশি তৈরি হয় ওটা দিয়ে পাকানো রশিকে বলা হয় মাসাদ। মাসাদের আর এক তর্জমা হচ্ছে খেজুরের পাতা দিয়ে খুব শক্তভাবে যে রশি তৈরি করা হয়, আর এক তর্জমা আছে লোহা, অর্থাৎ লোহা চিকন করে তা দিয়ে যে রশি তৈরি করা হয় ওটাকে বলা হয় মাসাদ। তার অর্থ হবে কি, তার দামি হার হিসাবে তার গলায় দেওয়া হবে খেজুরের ডাল মিশ্রিত অথবা খেজুরের পাতা দ্বারা শক্তভাবে তৈরি করা রশি। তাহলে এটাকে জিদ বলা হয় না, কিন্তু এখানে জিদ উন্মানি তো আসলে দামি হার পরে যে গলায়, তো ওর গলায় তো রশি থাকবে, এটাকে দামি হার কেন বলা হলো, এটা উপহাস করা হয়েছে, মজাক করা হয়েছে। মূলত কোরআনে অনেক জায়গায় আছে, যেমন আছে ফাবাশির হুম্বে আজাবিন আলিম, ওদেরকে সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির। তো শাস্তির আবার সুসংবাদ হয় নাকি, শাস্তির তো দুঃসংবাদ হয়, তো আল্লাহ কেন সুসংবাদ বললেন। এটা আসলে আরবের একটা নিয়ম যে কাউকে যদি হ্যাও করতে হয় তো ভাষাগতভাবে এরকম তাকে হ্যাও করা হতো, এখানেও সেইটাই ব্যবহার করা হয়েছে, এটা ভাষার অলংকার বলা হয় এগুলোকে। ফি জিদিহা, তার দামি হার হিসেবে তার গলায় থাকবে হাবলুম মিন মাসাদ, খেজুরের রশি দিয়ে, খেজুরের ডালের রশি অথবা খেজুর পাতার রশি তার গলায় দামি হার আকারে পরিয়ে দেওয়া হবে। আমরা তর্জমা শুনলাম, এবারে আসুন এর উপর আলোচনা। কোরআন শরীফের একটাই সূরা যেই সূরাতে কোনো ব্যক্তিকে খাস করে আলোচনা করা হয়েছে, যদিও ফেরাউন, হামান, নমরুদ এগুলো আলোচনা হয়েছে, এগুলো আগের যুগের, এই উম্মতের কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই। আল্লাহর নবীর আগমনের পর থেকে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে সমালোচনা করা হয় নাই কোরআনে, কিন্তু শুধু একটা লোকই, আবুল আহাব। এর কারণটা কি, এর অনেক কারণ, আপন লোক যদি বিরোধিতা করে সে ক্ষতি করতে পারে বেশি, অনেক লোক বাহির থেকে আসে, এখানে এসে যখন আমাদের মুসল্লিদের মধ্যে যারা একটু কেরা মার্কা আছে, বেদাতি আছে, এদের খপ্পরে পড়ে তখন শুনে যায় হাতেমবাগ মসজিদের খতিব সাহেবের কি কি বদনাম আছে, যা না আছে তাও শুনে যায়, শুনে যায় হাতেমবাগ মসজিদের ইমাম সাহেবের ফ্ল্যাট আছে, ঢাকার শহরে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক, আপনারা কি শুনছেন এমন খবর, কিন্তু আমি তো শুনি। আমি বলি যে এই ফ্ল্যাটগুলো যে কোথায় একটু খোঁজ লাগাও, অর্ধেক তোমার অর্ধেক আমার, এই হলো অবস্থাটা। এখন এটা যদি এখানের কোনো লোক বলে তার মানুষ বিশ্বাস করে, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তো যাই হোক, আচ্ছা যদি ফ্ল্যাট কিনিও তার কোনো দোষ আছে কিছু, তো যাই হোক ফ্ল্যাট কিনি নাই আবার, আপনার আবার বিভ্রান্ত হইেন না। তো এটা যেটা বলা হচ্ছে, ফ্ল্যাট কিনবো কি দিয়ে? দিনে কাজ করতে গিয়ে যে কষ্ট আমরা করি এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু সমালোচক যারা, তারা কল্পনা করে, এই লোকটা ওয়াজ মাহফিল করে, হজের গ্রুপ আছে, তারপরে আরো কত কিছু করে, তাহলে কি করতে পারে? ফ্ল্যাট কিনছে। এটা ওদের যোগ ফল। আল্লাহ তারা ওদের এই কথাগুলোকে যেন বাস্তবায়ন করে, যেন জান্নাতে ফ্ল্যাট কিনতে পারে ইনশাআল্লাহ। আমাদের দুনিয়াতে এত ফ্ল্যাট কেনার কোনো ইচ্ছা নাই। তো যাই হোক, আমি বললাম যে ফ্ল্যাট না, আমি তো জান্নাতে প্রাসাদ নির্মাণ করেছি, কারণ মসজিদ তৈরি করছি না। আমরা একটা হাদিসে বলা আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো সেই হিসেবে আল্লাহ আমাদেরকে একটা ছোট্ট হলেও মসজিদ তৈরি করার সুযোগ দিয়েছে, যেই মসজিদে কোনো তাগুতের পয়সা নেওয়া হয় নাই, যেই মসজিদের জন্য কোনো চাঁদা নাম ধরে ডাকা হয় নাই, নিজের খুশিতে যারা সহজে করেছে করেছে, না হলে আল্লাহ তাআলা করাইছে। যাই হোক, আবার জমিটাও দান করেছে এমন এক ব্যক্তি যে চোখে দেখে না, নামের কোনো ব্যাপার নাই, যে আমার নামে মসজিদ দিতে হবে না। এক লোক অন্ধ, সে দিয়েছে দুই কাঠা, আর একজন তার বোন, সে বলছে আমি তো নাম দূরের কথা, আমার তো দলিলেও যদি নাম না থাকতো তো ভালো হতো, ডান হাতে দান করবো বাম হাতে টের না পায়। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করেন, আমিন। সুতরাং যারা দান করেছে তারাও যেমন ইখলাসের সঙ্গে দান করেছে, যারা করেছে তারাও সেভাবেই করেছে। কাজে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আলাম, দুনিয়ার ফ্ল্যাট না, আমরা তো জান্নাতে প্রাসাদ নির্মাণ করেছি ইনশাআল্লাহ, হাদিস অনুযায়ী, যদি আল্লাহ কবুল করেন। তো বিষয়টা হচ্ছে এই, যখন এরকম কেউ বলে আমরা ওনার মসজিদের মুসল্লি, আমরা ওই মহল্লার লোক, আমরা কম জানি, আপনি কি জানেন নাকি, তখন এই কথাটা গুরুত্ব বহন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা অনেকেই করত, তাতে কিছু আসে যায় না, কারণ তারা আল্লাহর নবীর অত আপনজন কেউ না। আবু লাহাব ছিল আল্লাহর নবীর আপনজন, আল্লাহ নবীর চাচা, আপন চাচা। বিশেষ করে এই চাচা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে, যেদিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন, তার এক দাসী গিয়ে তাকে খবর দিয়েছিল যে তোমার যে মৃত্যু ভাই আব্দুল্লাহ, তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নিজের ভাইয়ের ঘরে সন্তান জন্ম হয়েছে, পুত্র সন্তান শুনে খুব খুশি। যেই বান্দি তাকে সংবাদ দিয়েছিল, আবু লাহাব আঙ্গুলের ইশারায় তাকে আজাদ করে দিয়েছিল, এত খুশি আবু লাহাব। এই জন্য বলি, জন্মে মানে মিলাদ, মানে জন্ম না, ওই যে মিলাদ পরে যারা মিলাদে, আবু লাহাব খুশি, আল্লাহর নবীর জন্মে আবু লাহাব খুশি না বেজার, খুব খুশি, বান্দিটাকে আজাদ করে দিল। আল্লাহর নবীর দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো শত্রু নাই, সবাই আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী। এরপরে যখন নবুয়াত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় আপনজনদেরকে সতর্ক করুন। আর একায়াত আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, আপনি তা প্রকাশ্যে এলান করুন, ঘোষণা করে দিন। প্রকাশ্যে এখন আপনাকে কাজ করতে হবে। এই হুকুম পাওয়ার পরে আরবের একটা নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, আলো আধার মিশ্রিত, সেই সময় জোরে ডাক দিত, ইয়া সাবাহা। তাহলে ওরা মনে করত কোনো বড় ধরনের বিপদ এসে গেছে, কারণ এই ডাকটা দেওয়ার মানে হচ্ছে আলো অন্ধকারে দূরের থেকে সেনাবাহিনী, শত্রু সেনাদেরকে যখন কেউ দেখত, কখন ডাক দিত, ইয়া সাবাহা, সকালের বিপদ, দুশ্মনদের হামলার আশঙ্কা, সবাই তৈরি হয়ে যাও। তো সবাই এই ডাক যে দেয় তার কাছে জড়ো হতো কি খবর জানার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের মাথায় উঠে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি ফেহর, ইয়া বনি হাশিম, ইয়া বনি মুত্তালিব, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, সব নেতারা হাজির হয়ে গেল। কারণ এই ডাকটা এত সকালবেলার ডাক, আর এক হচ্ছে এমন ব্যক্তির ডাক যে ব্যক্তি কখনো মিথ্যা বলে নাই, যে কখনো প্রতারণা করে নাই। এজন্য নেতাদের মধ্যে সকলেই হাজির হয়ে গেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, যত ছিল সব। এমনকি সিরাতের কিতাবগুলো পড়বেন, সিরাত আর রাহিকুল মাখতুম আছে, ভালো কিতাব, সিরাত ইবনে হিশাম আছে, আল্লাহ নবীর জীবনের উপরে কিতাব, তারিখ আল বেদায়ওয়ান নেহায় আছে, এগুলোতে দেখবেন পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি আসতে পারে নাই সে নিজে আর একজনকে টাকা দিয়ে পাঠাইছে যে যাও শুনে আসো কি বলে। সব নেতারা হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার নেতারা, কুরাইশের লোকেরা, আজকে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে হামলা করে তোমাদের ধ্বংস করে দিবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? আরবের সব লোকেরা, মক্কার সেই নেতারা সব এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যে কথা পাই নাই, আপনি কখনো ধোকা দেন না, মিথ্যে কথা বলেন না, প্রতারণা করেন না। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো তাহলে, আমি তোমাদেরকে বলছি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কালিমা বিশ্বাস করো, একটা কালিমা স্বীকৃতি দাও, একটা কালিমা, একটা বাক্য, একটা কথা যদি তোমরা স্বীকার করো, মেনে নাও, তাহলে কি হবে? তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, রাজা বাদশাহ হয়ে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব পুরা দুনিয়ার মানুষেরা তোমাদের ধর্ম গ্রহণ করবে, দিন গ্রহণ করবে। আও তুয়াদ্দি বিহা ইলাইকুমুল জিজিয়া, অথবা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। আল্লাহ নবী এই ডাক দিলেন, নেতারা খুশি। এখনো একটা কথা মানলে পরে গোটা আরবের বাদশাহ হওয়া যাবে, বাকি ভূখণ্ডের মানুষেরা তাদের দিনের আনুগত্য করবে, অথবা জিজিয়া কর দিয়ে থাকবে, এমন একটা কথা কেন আমরা বেশি মানতে পারি, বলো তাড়াতাড়ি সে কথাটা কি? এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ঐতিহাসিক ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু وَتَخْلَعُونَ مَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ يَا أَيُّهَا النَّاسُ হে দুনিয়ার মানুষেরা, দেখেন কি সুন্দর কথা। এই সময় কিন্তু ওই লোকদেরকে বলে নাই, পুরা মানুষদের সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা। তার মানে এই ঘোষণা শুধুমাত্র ওইখানের ওই কয়জন লোকদের জন্য না, ওইখানে যারা উপস্থিত রয়েছে, পৃথিবীর অন্যত্র যারা রয়েছে, এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, আইয়ুহান নাস, আন্নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করে বলছেন, লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নতুন কোনো কথা না। তুফলিহুন, এই কথাটা যদি তোমরা মেনে নিতে পারো, এই কথা যদি তোমরা স্বীকৃতি দাও, এই কথা যদি তোমরা মানো, তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে, কর্তৃত্ব চলে আসবে, মক্কার নেতৃত্ব, আরবদের নেতৃত্ব চলে আসবে। একটা কথা একটু ব্যাখ্যাও দিলেন, তাবুদুনাল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে শুধু মসজিদে মানবে, বাইরে মানবে না, এমনটা হবে না। কাবার সামনে আসলে তোমরা আল্লাহর হুকুম মানবে, বাইরে গেলে মানবে না, এরকম চলবে না। আল্লাহকে পাওয়ার জন্য তোমরা দেব দেবীর পূজা করছো মাধ্যম রূপে, সমস্ত চলবে না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরা বুঝতে পেরেছিল, মক্কা লোকেরা ভালো করে বুঝতে পেরেছে লা ইলাহার মানে কি। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বললে মনে করি মাশাআল্লাহ খুব বুজুর্গ মানুষ আসছে, একটু হাদিয়া তোফা দিয়ে আসো, চা বিস্কুট দিয়ে আসো, খাও, খেয়ে কলেজটা ভিজাক। সংসদ ভবনের কাছে গিয়েও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার কিছু বলবে না, যে এখন দরবেশ মানুষ আসছে আরো যাইবে তার কাছে তাবিজ আনার জন্য, যে হুজুরের কাছে যাও একটু তাবিজ নিয়ে আসো। মক্কার কুফফাররা বুঝতে পেরেছে, সূরা সাদের 5 নম্বর আয়াতে বলা আছে, প্রতিবাদ করলো তারা, আজাআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। কি বলো, আজাআল আল আলিহাতা, আমাদের সমস্ত আলেহা সমস্ত দেব দেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো, ইন্না হাযা লা শাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা, অত্যাশ্চর্য বিষয়, এটা আশ্চর্য বিষয়। বোঝা গেল তারা তাওহীদকে এমন ভাবে ভুলে গিয়েছিল, এখন তাওহীদের দাওয়াত দিদা তাকে বলে আশ্চর্য কথা। আমাদের সমাজও আছে, একটু পরে আমি দেখাবো, এই সমাজেও মানুষেরা আল্লাহ নবীর সুন্নাকে ভুলে বেদাতকে এমন ভাবে ধরেছে, এখন যদি কেউ সহি হাদিসের কথা বলে তো মানুষকে নতুন কথা নিয়ে আসছে, আশ্চর্য কথা, এটা আশ্চর্য কথা। বাপ দাদা থেকে মনোজাত করে আসলাম ফরজ নামাজের পরে সবাই মিলে, আর এখন কয় যে এটা নাই, আশ্চর্য কথা। এটা এমন ভাবে ভুলে গেছে সুন্নাকে, বেদাতকে এমন ভাবে এস্টাবলিশ করেছে, এখন যদি কেউ সহি কথা বলে তাকে আরো পাগল বানিয়ে উড়িয়ে দাও, অথচ এটা নতুন কোনো কথা না। এই তাওহীদের দাওয়াত ছিল সমস্ত নবীদের। কোরআন বলছে وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ। হে নবী, আমি আপনার পূর্বে যত নবী এবং রসুল পাঠিয়েছি সব নবী রসুলদের কাছে এই মর্মে দাওয়াত দেওয়া হয়েছিল, সবাই এই দাওয়াত দিতেন, তাদের কাছে এই ওহী করা হতো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এই দাওয়াত ছিল সব নবীদের। আমাদের নবীজি এই দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাম সে একই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, আদম থেকে শুরু করে যত নবীরা সবাই একই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করেছেন, যে আল্লাহ আপনি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দিন যেটা শুধু আমি ওই নামে আপনাকে ডাকবো, এছাড়া যেন আর কেউ না জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ এটা সবাই বলে, সবাই জানে। তাহলে বোঝা গেল ওই যুগেও ছিল এটা। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয় আর 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। কারণ কি, লা ইলাহার মানে হচ্ছে তাওহীদ, সাক্ষ্য দিতে হচ্ছে, এই সাক্ষ্য দিলে পরে ইসলামে প্রবেশ করে মানুষ, এর আগে ইসলামে প্রবেশ করে না। এই জন্য কোরআনের স্পষ্ট আয়াত আছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বড় সাক্ষী কোনটি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীকে সবচেয়ে বড় সাক্ষ্য বলা হয়েছে। আবার কোরআনের আরেক আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসতে। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষী দেন এবং সমস্ত উলুল ইলমগণ সাক্ষী দেন, কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। সাক্ষী কাকে বলে, সাক্ষী বলে যেটা নিজে জেনে শুনে বুঝে শুনে বলে তার নাম কি, আর না জেনে বললে সাক্ষী বলা হয় না ওটাকে। এই জন্য আদালতে সাক্ষী দিতে হলে জেনে শুনে সাক্ষী দিতে হলফ করতে হয়। এখন আপনি আদালতে গেলেন সাক্ষী দেওয়ার জন্য, আদালত জিজ্ঞেস করলো আপনি কে, বললো আমি একজন খুনের মামলার সাক্ষী। বলে আচ্ছা বলুন কে খুন করলো, জানি না। কাকে খুন করেছে তাও জানি না। আদালত কি বলবে, এটা ফাজলামি করার জন্য আসছিস, জায়গা পাও নাই। পুলিশ ডেকে ওকে জেলখানায় ঢুকিয়ে দিবে নাহলে পাবনা পাঠাবে। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে শুনে সাক্ষী দিতে হয়, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী দেই ছোটবেলার থেকে, লা ইলাহার সাক্ষীও দেই, আবার মূর্তি পূজাও করি, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষীও দেই, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আবার জনগণ সমস্ত ক্ষমতার মালিক বলে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নাই, আবার সেই লোকগুলো সংসদে বসে আল্লাহর আইনকে বাতিল করে। এখন তো খালি আল্লাহর আইন না, আল্লাহকেও বাতিল করে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এটা বাতিল করে ফেলছে, আস্থা নাই, স্বঘোষিত মুরতাদ। এগুলো কি স্বঘোষিত মুরতাদ? এগুলো আর কাফের মুরতাদ বলতে কোনো কিচ্ছু লাগবে না, কারণ আপনি যদি বলেন যে আল্লাহর উপর আস্থা এটা মানি না, তার মানে কি তাহলে? বিসমিল্লাহ এটা বরদাস্ত হয় না, ইসলাম বরদাস্ত হয় না। কি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পরে তাসবিহ হাতে থাকে, আবার আল্লাহর উপরে আস্থা তুলে নেওয়া হয় মানি না, বিসমিল্লাহ মানি না, এরাও মুসলমান, এরাও কি সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যতগুলো জিনিসকে হারাম করেছেন তার সবগুলো হালাল করেছে। এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলরা যেরকম বুঝেছিল, আবু লাহাবরা যেরকম বুঝেছিল তাও বুঝে নাই। আবু লাহাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, সে বুঝতে পারলো লা ইলাহার মানে হচ্ছে আমাদের নিজস্ব মন গড়া কোনো ক্ষমতা চলবে না, আমাদের আইন কানুন চলবে না, আমাদের দেবদেবী চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না, ইবাদত চলবে না, ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, 360 মূর্তি সব বাতিল হয়ে যাবে। এইটা বুঝে শুনে সে দাঁড়িয়ে গেল প্রতিবাদ করার জন্য, তাব্বান লাকা সায়র আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক উপহার। এক মিনিট আগে যে আবুল হাব বলল যে আমরা মানব, যে আবুল হাব আল্লাহর নবীর জন্মের খবর শুনে খুশিতে তার গোলাম বান্দিটাকে আজাদ করে দিয়েছিল, আর সেই আবুল হাব আল্লাহর নবীর যখন মিশন শুরু হলো তখন আবুল হাব খুশি না বেজার, পরিষ্কার হয়ে গেল আবুল হাবের দল এখনো যারা আছে, গোষ্ঠী যারা আছে, তারা মিলাদে খুশি আল্লাহর নবীর মিশনে কিনা, এবার পাওয়া গেছে তো। এরা দেখবেন যে মিলাদে মাশাআল্লাহ, যেদিন ঈদে মিলাদুন্নবী পালন করে, ঈদে মিলাদুন্নবী কোনো ঈদ হাদিসে নাই, তৈরি করেছে এরা, আবুল হাবের বংশধর তো। এই লোকগুলো মিলাদে খুশি, আল্লাহর নবী যে কোরআনকে বাস্তবায়ন করার জন্য দান শহীদ করেছেন, উহুদের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গেলেন, ওই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা নাই, ওই কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা নাই, আল্লাহর নবী যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই কোরআনের বিধান কায়েমের জন্য সারা জীবন কাজ করলেন, সেই বিধানকে বাতিল করা হচ্ছে আর মিলাদকে কায়েম করা হচ্ছে, কার গোষ্ঠী? আবুল হাবের গোষ্ঠী। বুঝতে আর বাকি আছে? আবুল হাব মিলাদে খুশি, মিশনে খুশি না বেজার। আবুল হাব দাঁড়িয়ে বলল তাব্বান লাকা সায়র আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, তুমি কি আমাদের এজন্য জড়ো করেছ, আমাদের সময় নষ্ট করেছ? এরপরে আল্লাহর নবীকে সে পাথর মারতে গেল হাত উচ্চ করে, এই জন্য দুই হাতের কথা আসছে। দুই হাতের কথা কেন আসে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, কেন দুই হাতের কথা আসলো? দুই হাতে পাথর নিয়ে নবীর মাথায় মারতে গেল। এক মুহূর্ত আগে পুরা মজলিস যেখানে নবীর পক্ষে ছিল, এক মুহূর্তের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল। নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস করলো না, সব নেতারা বিরুদ্ধে চলে গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। এরপরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। হে নবী, আপনাকে আবু লাহাব ধ্বংস হোক বলেছে, আপনার ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হয়ে গেছে। এলে এক কাহিনী আবু লাহাব যেটা ঘটাইল, এখানেই শেষ না। এরপরে এই আবু লাহাব কুরাইশের অন্য অন্য নেতাদেরকে সব একত্র করলো, আবু তালেবের কাছে গেল, তোমার ভাতিজাকে বলো সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, সে যদি দুনিয়ার নেতৃত্বের জন্য কাজটা করে থাকে। এরা মনে করে দুনিয়াই সবকিছু, দেখবেন দুনিয়া নিয়ে যারা থাকে তারা সবাইকে একই পাল্লায় মাপে। এটা যে আমাদের যুগে আবু লাহাবরা নাই তা না, কিন্তু এই আবু লাহাবদের একই অবস্থা এখনো। সে যদি দুনিয়ার জন্য, অর্থ সম্পদের জন্য, নেতৃত্বের জন্য কাজ করে থাকে, তাকে বলো আমরা আজকে মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করাইয়া দিব, আর যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়া দিব, আর যদি সুন্দরী নারী বিয়ে করার জন্য করে তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারী আমরা তার জন্য ব্যবস্থা করব, কিন্তু শর্ত হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা বন্ধ রাখতে হবে, এই দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে গেল, আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, দেখো এই নেতাদের অবস্থান তোমাদের জানা আছে, এরা অনেক অর্থ সম্পদের মালিক, এদের অনেক শ্রমিক আছে, কলকারখানা আছে, এদের অধীনে লাঠিয়াল বাহিনী আছে, মাস্তান আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, র‍্যাব আছে, থানা আছে, সবগুলো এদের পক্ষে, তোমার কি আছে? এখনো সুযোগ আছে, তুমি ওদের কথা মেনে নাও তাহলে সব মিলে যাবে, নইলে বড় ঝামেলা, এদের তো সব জানো কি আছে কি না আছে। আল্লাহর নবী স্পষ্টভাবে বলে দিলেন, ও চাচা আবু তালেব, 8 বছর বয়সের থেকে আমি তোমার কাছে বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, এখন আমার বয়স 40 চলে গেছে, 43 বছরের ঘটনা এটা, কারণ 3 বছর গোপনে ছিল, নবুয়াত পাইলেন 40, 3 বছর গোপন, এরপরে ঘোষণা, তাহলে কয় বছর হলো? এই 43 বছর পর্যন্ত আমি মক্কাতে অবস্থান করছি, আমার সব কিছু তোমাদের সামনে জানা শোনা আছে। ও চাচা জেনে রাখো, আমি দুনিয়ার কোনো নেতৃত্ব লাভের জন্য নয়, সুন্দরী নারী বিয়ে করার জন্য নয়, আর দুনিয়ার বাদশাহ হওয়ার জন্য না, ধনী হওয়ার জন্য নয়, জেনে রাখো ওরা দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো না, যদি আমাকে আসমানের সূর্যটা এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্রটা এক হাতে তুলে দেয়, তাহলে আমি এক মুহূর্তের জন্য কালিমাতুস শাহাদা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, দাওয়াত বন্ধ হবে না। সেজন্য দুনিয়ার যত বালা মুসিবত আসুক সব মাথা পেতে মেতে মেনে নিব, কারণ এই দাওয়াতটা আমি আমার নিজের ইচ্ছায় দেই না, দাওয়াত দেওয়ায় কে? আমি আল্লাহর জন্য দাওয়াত দিচ্ছি। ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ। আমি যার পক্ষে দাওয়াত দেই তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ আমার মাওলা আছে, ওই আবু লাহাবের মাওলা নাই, আবু জাহেলের মাওলা নাই, ওই সমস্ত লোকদের কোন মাওলা নাই, আমার মাওলা কে? ও আমার ভাইয়েরা, এখনো যারা দুনিয়াতে হকের কথা বলে তাদের মাওলা কে? আল্লাহ আছে না বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে নাকি? লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিউন রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, ভবিষ্যতেও সেরকম থাকবেন, আল্লাহ দুর্বল হন নাই। তবে তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, সেই জন্য আল্লাহ তোমাদেরকে এখনো সাহায্য করছেন না। যদি ওই আল্লাহর নবীর মতো ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি আবার তৈরি করতে পারো, ফেজায়ে বদর পয়দা কুন ফেরেশতে তেরে নুসরত কো উতার সকতে হ্যায় আব্বি কাতার আন্দার কাতার আব্বি, সেই বদরের পরিবেশ যদি আবার তৈরি করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছেন, সেই আল্লাহ আবার তোমাদের সাহায্যের জন্য ফেরেশতা দিয়ে তোমাদের যুগের নমরুদদেরকে আবু জাহেলদেরকে ধ্বংস করতে পারেন, ঠিক কিনা? আবু লাহাব এই কারবার করলো, আল্লাহর নবী যখন এই পরিষ্কার জবাব জানাই দিলেন, এরপর যে ক্ষান্ত হয় নাই। এই আবু লাহাবের দুই ছেলের কাছে আল্লাহর নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল। আবু লাহাবের দুই ছেলে, একটার নাম ছিল উতবা আর একটা উতাইবা। আবু লাহাব বলল, তোমরা যদি মুহাম্মাদের মেয়েকে তালাক না দাও তাহলে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য হারাম। এজন্য উতবা যেটা, সে গিয়ে সহজেই আল্লাহ নবীকে বললেন, আপনার মেয়েকে তালাক দিলাম, আপনি নিয়ে নেন। আর উতাইবা যেটা, সে আল্লাহ নবীর সঙ্গে দুর্ব্যবহার করলো। আল্লাহর নবী খালি ছোট্ট একটা কথা বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিক, ও আল্লাহ তোমার কুকুরগুলোর থেকে ওর উপরে একটা কুকুরকে তুমি লাগাইয়া দাও, ওর পিছনে তোমার কুত্তা সমূহের থেকে একটা কুত্তা লাগাইয়া দাও, এতটুকু কথা বললেন। আবু লাহাব তার এই দুই সন্তান সহ আরো একটা বড় ব্যবসায়ী দলের সাথে সিরিয়া যাচ্ছিল। রাত্রি যাপন করার জন্য এক এলাকায় তারা অবস্থান করলো। স্থানীয় লোকেরা বলল, এখানে রাতের বেলায় হিংস্র প্রাণীর আসা যাওয়া থাকে। আবু লাহাব বিরোধিতা করলো, বুঝতো যে সত্য নবী, এটা প্রমাণ করে। আবু লাহাব তার সঙ্গীদেরকে বলল, আমার এই ছেলের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ আছে, কাজেই আমার ভয় হচ্ছে, তোমরা একে ভালোভাবে নিরাপত্তা দাও, ওদের উটগুলোকে চতুর্দিকে বসাইয়া মাঝখানে ওর থাকার ব্যবস্থা করলো। আর রাত্র যখন গভীর হয়ে গেল, সব ঘুমিয়ে পড়ল, জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ এসে ওইখানে বসে তাকে টেনে হেঁচড়ে খেয়ে দিয়ে শেষ করে চলে গেছে, শুধু হাড্ডিগুলো রেখে গেছে, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আবু লাহাবের কাহিনী। শুধু এ পর্যন্ত না, আবু লাহাবের আরো কীর্তি আছে, এই জন্য বলছি নাম কেন উল্লেখ করলো এখানে। এই উম্মতের মধ্যে কত লোকই বিরোধিতা করলো, এই উম্মতের কারণ আমি উল্লেখ করা হয় কোরআনে, অন্য উম্মতের করা হয়েছে, ফেরাউন হামান সব আগের, এই উম্মতের আর কারণ আমি উল্লেখ করা হয় না। এটার নাম উল্লেখ করলেন কেন, এর কারণ অনেকগুলো, এই যে কতগুলো বলতে শোনেন না। এরপরে আর এক কাহিনী, আল্লাহর নবী যখন দেখলেন মক্কার লোকেরা দাওয়াত কবুল করছে না, বিভিন্ন মেলায় গিয়ে আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন, পিছনে পিছনে আবু লাহাব গিয়ে বলতো, এই লোকটা সাবি হয়ে গেছে, আন্নাহু সাবা, ইয়া ফুলান, এই লোকটা হাদা ইউরিদ মিনকুম আন তাসলিখু আল্লাহ তাওয়ালুজ্জা, এই লোকটা পাগল হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে, বাপ দাদা ধর্ম ত্যাগ করে ফেলেছে, তোমাদেরকে এখন লাত উজ্জার ইবাদত থেকে সরিয়ে সে নিজে একটা ভিন্ন ধর্ম তৈরি করেছে, ভিন্ন মতাবলম্বী, ওয়া হুলাফাউকুম মিনাল জিন্নি মিন বনি মালিক ইবনে আকিয়াস, সে তোমাদের যে সমস্ত দেবদেবীর পূজাকর্তা এইগুলোর থেকে, এরকম জিনদের পূজাকর্তা তার থেকে সরাইয়া সে ভিন্ন একটা ধর্মের দিকে নিচ্ছে, মা যা বিহি মিনাল বেদাত ওয়া দালালা, সে তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যেতে চায়, বেদাত করতে চায়, ফালা তাসমাউ লাহু ওয়া লা তাত্তাবিউহু, তোমরা তার কথা শুনবে না, মানবে না, এই ঘোষণা দিত। রাবিয়া ইবনে আব্বাদ আদ-দুয়ালি নামে এক ব্যক্তি, সাহাবী, পরে ইসলাম গ্রহণ করেছেন, উনি বলেন, আমি আর আব্বা ওই বাজারে গেছিলাম, তো দেখলাম যে জাতুল মেজাজ এই বাজারে এইরকম একজন লোক দাওয়াত দিচ্ছে, তার পিছনে আর একজন লোক সুন্দর চেহারার, সে বিরোধিতা করছে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আব্বা ওই লোকটাকে মান হাজা, قال عمه ابو لهب, বলল এটা তার চাচা আবু লাহাব। কিন্তু চাচা যখন বিরোধিতা করছে তাহলে মনে হয় সুবিধাজনক না, কারণ আরবদের বংশীয় যে ব্যাপারটা এটা খুব মারাত্মক ছিল। আপনার মতের সঙ্গে দ্বিমত হোক অসুবিধা নাই, কিন্তু বংশের উপর আক্রমণ আসতে সবাই তাকে একসাথে সাহায্য করত, যেটা এরপরও তো হয়েছে। আল্লাহ নবীর বংশ বনু হাশেম বনু মুত্তালেব কিন্তু সবাই ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ নবীর পুরা এই দুই বংশ আল্লাহ নবীর সাহায্যের জন্য সবাই এক পায়ে দাঁড়ানো ছিল, শুধু একমাত্র আবু লাহাব ছাড়া। আবু জাহেল কিন্তু আল্লাহ নবীর আপন চাচা, আমি বহুবার আগে আলোচনা করেছি। আবু জাহেলকে মানুষ ভুল করে বলে আপন চাচা, এটা ভুল, মিথ্যা কথা। আপন চাচাদের মধ্যে শুধু আবু লাহাব একমাত্র একাই আল্লাহ নবীর বিরোধিতা করেছে। আবু জাহেলের চাচা মানে বংশের চাচা, কুরাইশ বংশ একটা বড় বংশ, ওরা আবার শাখা ছিল অনেকগুলো। বনু নবীর বংশ হলো বনু হাশেম বনু মুত্তালিব, আর আবু জাহেলের বংশ ছিল বনু মাখজুম, আলাদা বংশ, আর কুরাইশ হচ্ছে মূল বংশ। তো বড় বংশ হলো কুরাইশ বংশ, সেই হিসেবে এক, কিন্তু শাখাগতভাবে আমাদের নবীজির বংশ হলো বনু হাশেম, আর আবু জাহেলের বংশের নাম বনু মাখজুম, আলাদা বংশ। এই জন্য নবীর চাচাদের মধ্যে আপন চাচা আবু লাহাব একাই বিরোধিতা করেছে। যেহেতু আপন চাচা, এই জন্য আরবরা তার কথা বিশ্বাস করত, কারণ আপন চাচা কোনো সময় আরবের নিয়ম অনুযায়ী তার বংশের কোন লোকের বিরোধিতা করতে পারে না যদি বাস্তব না হয়, এটাও একটা কারণ ছিল। এরপরে আরো কতগুলো কারণ ছিল। আবু লাহাবের ঘর ছিল আল্লাহ নবীর ঘরের সাথে, খালি একটা দেওয়াল ফাঁকা। এখন আপনারা যারা গেছেন তারা জানেন যে আল্লাহ নবীর বাড়িটা সংরক্ষিত আছে, আর আবু লাহাবের বাড়িটাকে পায়খানা বানিয়ে দেওয়া হয়েছে, কয়েক হাজার পায়খানা, চার তলা পর্যন্ত, নামতে কষ্ট না হয় সেজন্য আবার এক্সেলেটর লাগানো আছে, বৈদ্যুতিক শিল লাগানো আছে। এই আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরমভাবে বিরোধিতা করত, গালিগালাজ করত। এই আবু লাহাবরাই আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল। এগুলো কতগুলো কারণ। এইভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও আল্লাহ নবীর একই রকম বিরোধিতা করত। যেহেতু আবু লাহাব আল্লাহর নবীর কাছের লোক, বংশের লোক, তার বিরোধিতার কারণে লোকদের মধ্যে বিরাট প্রভাব পড়ত, সেজন্য আপনি যদি শত্রুকে চিহ্নিত করে দেন তাহলে ক্ষতি করতে পারবে না, ওপেন করে দেন। আমরা যখন দেখি যে আমাদের সঙ্গেও চলে আবার ক্ষতিও করে, তখন প্রকাশ করে দিই যে এই লোকটা আমাদের কেউ না, এর থেকে সাবধান, তখন আর সে ক্ষতি করতে পারে না, কারণ সবাই তাকে চিনে। এখন এই জানেন এই এলাকায় কিছু লোকের নাম আমি বলে দিয়েছি, অনেক লোকের নাম বলে দিলে কি জন্য, এর কারণ আছে। এই লোকগুলো এই এলাকার মুসল্লি, মুরব্বী, কাজে দোকানে বসে যখন আলাপ করে সবাই বিশ্বাস করে। ওই যে বুড়ো একটা আছে না, কি জানে নাম, ব্যাপারী, আরে নামটা বলেন না, নাম তো শুনি দেখি, হ্যাঁ মুজাম্মেল ব্যাপারী, এর কামই হচ্ছে দোকানে বসবে, বসে বসে কেমন ইমাম সাহেবের বিরোধিতা করবো, এটা বেদাতি। আর একটা আছে ওই যে স্টাফ করার মুসলিম ইমাম আব্দুর রহমান, এরা বেইজ্জত করে মুসলিম বিদায় করছে, এরপরও লাজ্জা হয় নাই, তাবিজ কবল খাইতো আগে, দাওয়াত খাইতো, মিলাদ খাইতো, এখন পর্যন্ত লজ্জা হয় নাই, এত বছর ইমামতি করলো এই লোকটা, চরম বেইজ্জত করে বিদায় করলো ওখান থেকে, এরপরও সে আরেকজনের পিছনে লাগা, শিক্ষা হয় না এরপরেও। যাই হোক, এই শত্রুগুলোকে চিহ্নিত করে দেওয়া, এই জন্য যে চিহ্নিত করলে এরা কোনো ক্ষতি করতে পারে না, কারণ সবাই জানে যে এটা এই লোক, আল্লাহ তাআলা সুবহান ও তাআলা সেজন্য এই কাজটা করেছেন যে আবু লাহাব আপন লোক হয়ে ক্ষতি করছে, এবারে তাকে ডিক্লেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে ও এই লোকটা তো ওই লোকটা যার ব্যাপারে কোরআনে বলাই আছে, তো সে তো বিরুদ্ধে করবি। এরপরে যখন আবু তালেবের এই প্রকাশ হয়ে গেল, এরপরে তার কথায় আর কেউ কান দেয় নাই, বোঝা গেল নিয়ম আছে। এবারে শুনুন, আবু লাহাবের সময় আল্লাহ তাআলা কি বললেন, তাব্বাতিয়া দা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হয়েছে, মা আগনা আনহু মালুহু আমা কাসাব। এই আবুল আহাব বলতো, আচ্ছা তুমি যে জাহান্নামের ভয় দেখাও, যদি আমি জাহান্নামে যাই তো আমার মাল আছে, সন্তান আছে, অর্থ সম্পদ আছে, এই দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা বলে দিলেন সেই জন্য আবার এই শব্দটা, মা আগনা আনহু মালুহু আমা কাসাব। আবুল আহাবের সন্তান, আবুল আহাবের সম্পদ কোনো কাজে আসে নাই, দুনিয়াতেও আসবে না, খেরাতেও আসবে না। এই জন্য আবুল আহাব কোনো যুদ্ধে মরে নাই। যুদ্ধে মরলে আপনি কেমনে বুঝবেন যে ওর সন্তান আর সম্পদ কাজে আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের গায়ে ভিতর থেকে ফোড়া বের করে দিলেন তাউন প্লেগ রোগ। যেই প্লেগ রোগ সম্পর্কে আরবদের প্রসিদ্ধি ছিল যে এই রোগ যারা একবার হয় তার আর রক্ষা নাই, এবং তার সংস্পর্শে যারা আসবে তাদেরও হবে সোয়াচে রোগ, যে কারণে ওর আশপাশ থেকে সব লোক অন্যত্র চলে গেল, ওর ধারে কাছেও কেউ নাই, একা একা মরে থাকলো। মরার আগেই তার শরীরগুলো পচে গেল, ফোড়া হয় দেখেন না ভিতর থেকে। প্লেগ রোগটা হচ্ছে আমাদের দেশে যখন ফোড়া হয় বড় বিস্ফোরা এরকম একটু মারাত্মক, ভিতর থেকে বড় বড় ফোড়া হয় এবং আস্তে আস্তে পচতে পচতে বের হয়, পুরো শরীরটাকে পচাই ফেলে, এটার নাম হলো তাউন প্লেগ। এই রোগটা হলো, আর এই রোগ ছিল আরবের সবচেয়ে ভয়ঙ্কর রোগ, মহামারী, সব পালিয়ে যেত, সব এলাকা ছেড়ে পালিয়ে গেল। আবুল আহাব মরার পরও তিন দিন চলে গেছে, কয়দিন মৃত্যু হলো, তার কোনো সন্তান কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না, তিন দিন পর্যন্ত মরে থাকলো, পচা হলো, গন্ধ শুরু হয়ে গেল, এখন বাতাসে বাতাসে গন্ধ হচ্ছে, রোগ জীবাণু ছড়াচ্ছে। আরবের লোকেরা ওদেরকে ছেলেকে ধরলো গিয়া যে তোদের বাবার কারণে আমরা সব মরে যাব, হয়তো একটা ব্যবস্থা করবি না, তোদেরকে মেরে ফেলবো। যখন এই চাপ সৃষ্টি করলো তখন ওরা করলো কি, কতগুলো হাবশি গোলামদেরকে ভাড়া করলো। এই হাবশি গোলামেরা দূরে একটা গর্ত বানাইলো, গর্ত বানাইয়ে তারপর লম্বা লম্বা বাঁশ দিয়ে ওরে খোঁচাইয়ে খোঁচাইয়া তারপরে ওই গর্তে ফেলাইছে। এরপরে দূরের থেকে বড় বড় পাথর মেরে ওই গর্তটাকে ভরাট করে দিয়েছে। প্রমাণিত হলো এটা আল্লাহর একটা মুজিজা, কোরআন যে হক তার একটা মুজিজা এটা। আল্লাহ তাআলা বললেন আবুল আহাব ধ্বংস হয়েছে, বাস্তবই ধ্বংস হয়েছে, তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু আমা কাসাব। আবুল আহাবের সন্তান এবং তার সম্পদ কোনো কাজে আসে নাই এবং তার আখেরাতও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরাও যদি হকের পক্ষে থাকো, সত্য কথা বলো, কোনো ভয়ের কারণ নাই। কারণ ভয় কিসের? শেষ পর্যন্ত বেশি দিয়ে বেশি কি হবে, মেরে ফেলবে তো, মরলে কার জন্য মরবো আমরা? এটা মনে রাখবে, আমলেও আনতে হবে, খালি শোনা না, কানের ব্যায়াম না, আমাদের জীবন মরণ সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় জেনে রাখো আমাদের সালাত, আমাদের ইবাদত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কার জন্য? কিন্তু আমাদেরকে মরণে ভয় দেখাই লাভ নাই, তোমাদের ভয় তোমরা করো, কারণ তোমাদের জীবন মরণ সব দেশের জন্য, ঘরের জন্য। জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এই তোমাদের তো সব বাংলাদেশ আর সব বাড়িঘর, তোমাদের তো বিপদ আছে মরলে, এই সবগুলো ত্যাগ করতে হবে। আর যাদের সব কিছু কার জন্য? সব আল্লাহর জন্য, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের সব কার জন্য? আবুল আহাবদের জন্য তো চিন্তার কারণ আছে। আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু আমা কাসাব, ওরা ওদের অর্থ দিয়ে, সন্তান দিয়ে, কোনো জনবল দিয়ে, অর্থ বল দিয়ে। এখানে দুইটা জিনিসকে বলা হয়েছে, মানুষ ভয় দেখায় কি দিয়ে, জনবল দিয়ে আর অর্থ বল দিয়ে। আল্লাহ তাআলা বলেন ওর অর্থ বল, জনবল কোনো কাজে আসে নাই, আসছে নাকি? এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা হকের পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিল যে তোমাদের কোনো ভয় নাই, দুশমন যত বড় শক্তিশালী হোক না কেন, দুশমনের অর্থ সম্পদ যত বেশি হোক না কেন, দুশমনের পেশি শক্তি যত বেশি হোক না কেন, জনবল যত বেশি হোক না কেন, ভয় করে লাভ নাই, আল্লাহর চেয়ে ওদের শক্তি কি বেশি না কম? তাহলে ভয় কিসের? আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্যই কাজ করি, আল্লাহর শক্তি বেশি না ওদের শক্তি বেশি, তাহলে ভয় কিসের? এই আবুল হাবরা বিপদে খুশি হয়, আল্লাহর নবীর সন্তান যখন মারা গেল, আবুল কাসেম আল্লাহ নবীর বড় সন্তান ছিল কাসেম নাম, সেই হিসেবে আল্লাহ নবীকে বলা হতো কাসেম, আবুল কাসেম, কাসেমের বাপ, এ মারা গেল। এরপরে আবদুল্লাহ মারা গেল, ইব্রাহিম, তাইয়েব, তাহের একজনের নাম, এই ছেলেগুলো মারা গেল। আবুল আহাব এত খুশি হলো, সে গিয়ে আবু সুফিয়ান, উতবা, সাইবা এদেরকে নিয়ে মক্কাতে গড়াগড়ি করলো, আনন্দ উল্লাস করলো, আর বলল যে তাকে নিয়ে তোমাদের ভাবনা করা লাভ নাই, তার বাতি নিভে গেছে, তার বংশ শেষ হয়ে গেছে। কারণ পুত্রদের মাধ্যমে মানুষের বংশ পরিচয় ঘটে, আমাদের দেশে এটাই, মেয়েরা বিয়ে হয়ে গেলে স্বামীর পরিচয় পরিচিত হয়, ছেলেদের মাধ্যমে বংশ পরিচয় হয়। তো তার কোনো পুত্র সন্তান নাই, সব মরে গেছে, তোমরা তাকে নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই, সে তো আবতার, আবতার মানে হচ্ছে লেজ কাটা, মানে নির্বংশ, মানে তার বংশ শেষ, লেজ কেটে গেছে, এই লেজ আর পারবে না, মানে বংশ আর পারবে না। এটাও আবুল আহাবের বক্তব্য। এর প্রতিবাদেই তো আল্লাহ তাআলা আবার আরেক সূরা নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, ওরা আপনাকে বলছে আবতার, ল্যাজ কাটা নির্বংশ, না আপনি নির্বংশ না, ওরা ফায়না লাকা যিক্রক, আপনার মর্যাদা আমি সর্বোচ্চ স্থান দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম বহাল থাকবে, বরং ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশ্মন যারা তারাই বরং নির্বংশ হয়ে যাবে, ওদের বংশ আর কেউ থাকবে না, এটা ধ্বংস হয়ে দেওয়া হবে। হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর নবীর আদর্শের উপরে থাকবে, হকের উপরে থাকবে, সত্য কথা বলবে, তারা নবীকে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন তার একটা অংশ পাবে। ওরাফানা লাকা যিক্রক, তাদের আলোচনা, তাদের সুনাম দুনিয়াতে থেকে যাবে, তারা দুনিয়া থেকে চলে গেলেও তাদের আলোচনা থাকবে। আর যারা হকের বিরোধিতা করবে, তারা যত অর্থ সম্পদের মালিক হোক না কেন, তারা ইন্না শানিয়া কাহুয়াল আবতারের দলে পড়ে যাবে। কোন দলে পড়বে? আবতারের দলে পড়ে যাবে। এই জন্য ভয় করে লাভ নেই, ভয় করবো কাকে? মা আগনা আনহু মালুহু আমা কাসাব। হে নবী, আপনি জেনে রাখুন, মা আগনা আনহু, মা আগনা মানে কি? উপকার আসে না, কোনো ফায়দা দিতে পারবে না, মালুহু মানে তার মাল, আমা কাসাব এবং তা সে যা উপার্জন করেছে, তার সন্তান সম্পদ কোনো কাজই আসবে না। এরপরে বলছেন সাইয়াসলা নারাং যাতা লাহাব, দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে তার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। এরপরে পরকালে কি ঘটবে তাও বলে দেওয়া হলো, সাইয়াসলা নারাং যাতা লাহাব, অচিরে সে নিক্ষেপিত হবে। কোথায়? নারাং, এমন আগুনে, এমন আগুনে প্রজ্বলিত আগুনে, যাতা লাহাব, যা লেলিহান যুক্ত, শিখাযুক্ত আগুন, আমরাতুহু এবং তার স্ত্রীও সেই আগুনে প্রবেশ করবে। উম্মে জামিন যে ওই একই কাজ করত, হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহনকারী, এটা বলেছিলাম যে লাকড়ি বহনকারীর কয়েকটা অর্থ হতে পারে, একটা হচ্ছে এই যে এই মহিলা কাঁটাদার লাকড়ি এনে আল্লাহ নবীর দরজার সামনে লাগিয়ে রাখত যাতে পায়ে কাঁটা বিদ্ধ হয়, এই কারণে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। আরেকটা কারণ হতে পারে এই হাম্মালাতাল হাতাব, আবুল আহাব যে আগুনে জ্বলবে, তার স্ত্রী আগুনে জ্বলবে, আর তাকে দায়িত্ব দেওয়া হবে এরকম কাঠ এবং লাকড়ি এনে এনে আগুনে আরো জ্বালাইয়ে দেওয়া, এই কারণে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। আরেকটা কারণ বলা হয়, যেটা আসলে প্রবাদ, হাম্মালাতাল হাতাব মানে লাকড়ি বহনকারিনী, এটা প্রবাদ, মানে যে একজনের কথা আরেকজনের কথা গিয়ে লাগায়, তারটা এর কাছে গিয়ে লাগায়, চোগলখুরি করে মানুষের মধ্যে প্যাঁচ লাগাবার জন্য, গন্ডগোল লাগাবার জন্য, এই লোকদেরকে আরবিতে কি বলে? হাম্মালাতাল হাতাব। তাহলে ওই যে উম্মে জামিন আবু লাহাবের স্ত্রী, সে এই কাজ করত, এই জন্য আল্লাহ তাআলা তাকেও সে একই জাহান্নামে দিবেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার দামি গলায় দামি হার পরানো হবে, কিসের? খেজুরের রশির, খেজুরের পাতা দিয়ে তৈরি রশির দামি হার তার গলায় পরিয়ে দেওয়া হবে। এটা দামি হার কেমন হলো, এটা বলেছিলাম যে আল্লাহ তাআলা তাকে কৌতুক করেছেন। এই সূরার মধ্যে মুমিনদের জন্য বিশাল আকারের একটা সান্ত্বনা যে যুগে যুগে হকের বিরোধিতা হয়েছে কিন্তু নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, শেষ পর্যন্ত বিজয় হবে কাদের? দুনিয়াতে এখন আমরা দেখতে পাচ্ছি কুফফারদের জয় জয়কার অবস্থা, এটা দেখে অনেক মুসলমানরা ভয় পেয়ে যায়। আর কিছু আলেমরাও আছে কেবল হতাশাটাই বয়ান করে, মুসলমানরাও যে আছে টিকে, তারাও যে মোকাবেলা করছে, এগুলো বয়ান করে না। ওই যে মিডিয়া যা বলে তাই শুনে, আরে বেটা যদি মুসলমান যদি একেবারে নিশ্চিন্ত হয়ে যেত আফগানিস্তানে, এখনো আমেরিকা কেন তালেবানদেরকে ভয় করে? এখনো কেন হামিদ কারজাই তালেবানদের সঙ্গে চুক্তি করতে চায়? তালেবান আছে না মরছে? সব আছে, আছে, মরবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। কয়টা দল? এসাবাতুন তাগজুল হিন্দা ওয়া এসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম। একটা দল হবে ওই দল যারা হিন্দুস্তানে, হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে, হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে সেই মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবেন জাহান্নামের আগুনের থেকে। আর একটা দল ওই দল যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে থাকবে দাজ্জালকে হত্যা করার জন্য। তার হিন্দুস্তানে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে, কিন্তু এটা তো আমাদের সৌভাগ্য যে এখন সেই যুদ্ধের আলামত দেখা যাচ্ছে। আরো বলা আছে, তোমরা যখন দেখবা খোরাসানের দিক থেকে রায়াতুন সৌদা, কালো ঝান্ডাওয়ালা লোকেরা আসবে, তখন তোমরা মনে করবা ওই লোকদের মধ্যে ইমাম মাহদি চলে আসতেছে, ওই দলের মধ্যে আছে। কালো ঝান্ডা আছে না? তালেবানদের পতাকা কি কালো রঙের? তোর খোরাসান বলতে ওই এলাকাটাকেই বলা হয়, ইরান আফগানিস্তান পাকিস্তানের কিছু অংশ এটাকে বলা হয় খোরাসান। তোর সবই তো মিলছে, হাদিসে গুলো বলা আছে। সুতরাং ভয়ের কারণ নাই, দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে, দাজ্জাল ইহুদি হবে, তো ইহুদিদের তো একটা বিজয়ের সময় থাকবে, সেটা হচ্ছে। এরপরে এমন এক চরম অবস্থা আসবে, ইহুদি দুনিয়ার কোনো জায়গায় পালাবার জায়গা খুঁজে পাবে না, পাথরের আড়ালে গিয়ে দাঁড়াবে, পাথর বলবে ওই মুসলমান আসো, এই আড়ালে একটা ইহুদি দাঁড়ানো আছে, ওকে হত্যা করে দাও, তাকে হত্যা করে দেওয়া হবে। গাছের আড়ালে গিয়ে দাঁড়াবে, গাছ দেখে বলবে ওই মুসলমান আসো এদিকে, একটা ইহুদি আমার আড়ালে দাঁড়িয়ে আছে, আশ্রয় নিয়েছে, ওকে কতল করে দাও, তাকে ওখানে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন এগুলো শুধু একটা গাছ ওদের আশ্রয় দিবে, কি গাছ? জাউ গাছ, জাউ গাছ। এই জন্য দেখবেন ইহুদিরা যেখানে যেখানে জাউ গাছ লাগায়। এই যে ফিলিস্তিনের যে এলাকাগুলো দখল করেছে, আমি সেদিন দেখলাম একটা পত্রিকা আছে আমার কাছে, ওরা দেখা যায় ঝাউ গাছ লাগাইছে ওরা খুব বেশি বেশি করে, হাদিস ওরাও বিশ্বাস করে। আমাদের দেশেও দেখবেন বেশিরভাগ ইহুদি খ্রিস্টানদের যে মুরিদরা আছে ওরা কি গাছ লাগায়? ঝাউ গাছ লাগায় বেশি বেশি। কে বললো যে গাছ না, এগুলো বড় হয়, এগুলো তো আমাদের দেশে তো কাইটে কেটে শুরু করে রাখে। এই ঝাউ গাছ আপনার লাগায় না, গারকাত বলে, গারকাত আরবতে, গারকাত মানে কাঁটাদার ছোট ছোট কাঁটা বিশিষ্ট যে গাছটা হয়, এবং এই গাছই এটা আমাদের বাংলাদেশেও আছে। এই শহরে আপনি দেখেন কেটে ছেটে ছোট করে রাখে, মনে করি এটা না, এই গাছ আপনি জানেন আমাদের দেশে নদীর পারে যাবেন বিশাল বিশাল ঝাউ গাছ এক একটা, ওই একই গাছ। কাজে এটা যারা বলে তারা আবার ইহুদিদের কি সোহবত পাইছে, মানে যেভাবে ওকে ইহুদিদের কি করতে হবে, এই গাছ রোপণ করতেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লাল গারকাত, তবে গারকাত নামক গাছ, ঝাউ গাছ, এই গাছ শুধুমাত্র, এই গাছের ছবি আছে আমাদের কাছে, খালি খালি তো আমরা কিতাব পড়ি না, লোগাতে ডিকশনারিতে গাছের ছবি এঁকে দেওয়া হয়েছে যাতে করে কেউ চিনতে ভুল না করে। এই কিতাব আমার কাছে আছে, কারণ দেখা লাগলে দেখে বাসায় দিয়ে একখানি ঝাউ গাছের ছবি দেওয়া আছে। ওই ঝাউ গাছগুলো আপনি ছেড়ে দেন, কাটবেন না, ডালপালা ছেড়ে দিবেন, দেখবেন বড় হইলে কি হয়ে যাবে, ডালপালা ছড়াই যাবে, বড় হয়ে যাবে। এগুলোই তো। যাই হোক, আমি বলছিলাম যে বিষয়টা, আজকে যে যুদ্ধ হচ্ছে এটা গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল জিহাদ, বিশ্ব জিহাদ। এটা আপনারা ইনশাআল্লাহ, মানুষ তো এখন মতো বুঝে নাই জিহাদ কি জিনিস, যেদিন বুঝবে কোরআনের আয়াত দিয়ে যখন বুঝবে মানুষেরা, যে কানের বদলে কান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, তাহলে যদি ইহুদিরা আমাদের মুসলিম মা বোনদেরকে হত্যা করে, তাহলে ওদের ইহুদিদের মা বোনদেরকে, ওদের যে নিরাপরাধ বলে যাদের, তাদেরকে হত্যা করা জায়েজ হয়ে যাবে। ওরা আমাদের মুসলমানদের পাইকারি মারবে, আমরা ছেড়ে দেব? কোরআনের জন্য পরিষ্কার বলা আছে, আপনারা তো জানেন না, কারণ কোরআনের আয়াতগুলো গবেষণা করে না মানুষ। কোরআনে কেন বলা হয়েছে ফাত্তুদুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, অকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা ঘাঁটিতে ঘাঁটিতে ওত ফেলে বসে থাকো। কেন বলা হয়েছে? একটা সময় আসবে যখন ওরা মুসলমানদের পাইকারি মারবে, মারতেছে না? ফিলিস্তিনি শিশুদেরকে অপরাধ, ইন্টারনেট থেকে দেখেন না ছবি, আমার দেখার দরকার নাই। ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে আফগানিস্তানের শিশুদেরকে হত্যা করা হলো, কাশ্মীরি ছেলেদের কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে ইরাকের লক্ষ লক্ষ শিশুদেরকে অবরোধ দিয়ে তারপর বোমা মেরে হত্যা করা হলো, আর মুসলিমরা এই আয়াতগুলো গবেষণা করছে না। কোরআনের পরিষ্কার আয়াত আছে, যখন মুসলিমদের উপরে ব্যাপক হারে হামলা হবে, দারুল হরব ঘোষণা হয়ে যাবে, দারুল হরবের কোনো মানুষের নিরাপত্তা দেওয়া হবে না, পাইকারি তাদেরকে হত্যা করা হবে যেভাবে তারা, এই জন্য কোরআনে বলা আছে ওয়াকাতিলুম কাফাতান কামা ইউকাতিলুনকুম কাফা, তোমরা ওদেরকে সমূলে ধ্বংস করো যে তোমাদেরকে হত্যা করছে ওরা। কোরআনের আয়াত এগুলো, এগুলো মুসলমান এখনো বুঝতে পারে নাই, যেদিন বুঝবে সেদিন বুঝবেন যে কি অবস্থা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে দারুল কুফুর, দারুল হরবের যারা স্পষ্ট করে অবস্থান যে আমরা ওদের সাথে নাই, একমাত্র তাদেরকে এবার রক্ষা করা হবে। এছাড়া যারা বেসামরিক সামরিক কাউকে রক্ষা করা হবে না, কারণ তারা আমাদের কাউকে রক্ষা করছে না। এই জন্য ফেকা ফেকুল জিহাদ নিয়ে দেশে পড়াশোনা নাই, সেখানে এই বিভ্রান্তির মধ্যে পড়ে যে তালেবানরা কেন ওদের নিরপরাধ লোকদেরকে মারে, ওরা আমাদের নিরপরাধ কেন লোকদেরকে মারে তা তো জানো না তুমি। ওরা যেরকম ভাবে মুসলিমদের শিশুদেরকে হত্যা করছে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করার জন্য, আপনারা জানেন আফ্রিকাতে যে এইডস রোগের মহামারী, এটা কি ভারতের পত্রিকা আপনারা দেখেছেন, ভারতের পত্রিকা স্পষ্ট দিয়েছে যে আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে এইডস রোগের যে মহামারী ছড়িয়ে দেওয়া হয়েছে, এই এইডস রোগের জীবাণু তৈরি করা হয়েছে ভারতে, ইচ্ছে আপনি আমেরিকার গবেষণাগারে, আমেরিকার ল্যাবরেটরি তৈরি করে এরপরে এই যে মাঝে মধ্যে টিকা দেয় বসন্তের টিকা, তারপরে কি কি টিকা দেয় না, পলি খাওয়ায়, এই ভ্যাকসিনের সাথে সাথে এই জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে গোটা আফ্রিকার মুসলিমদেরকে ধ্বংস করার একটা পায়তারা করা হয়েছিল। তাহলে এখন যদি কোনো লোক কোরআন বুঝে আর তারা যেদিন অস্ত্র হাতে নেবে, এই দুর্বল মুসলমানদের না, যে মুসলমানরা কোরআন পড়তেও চায় না, গবেষণা তো পরের কথা, মুসলমান উঠবে এই জন্য ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তাআলা তার দিনকে সাহায্য করবেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই, ঠিক আবুল আহাবের আদর্শে যারা আদর্শবান হবে তারা যত শক্তিশালী হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, মুসলিমরা তোমরা যদি দাঁড়াতে পারো আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে তোমাদের বিজয় দান করবেন। ঈসা আলাইহিস সালাম কি বিজয় লাভ করবেন না পরাজিত হবেন? তাহলে ভয় কিসের? ওরাও দাজ্জালের অপেক্ষা আছে, আমরাও ঈসা মসীহের, ওরাও মাসিহ, দাজ্জালের নাম মসীহ দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ, কাজেই ওরা এক মাসিহের অপেক্ষা আছে, আমরা আর এক মসীহের অপেক্ষা আছে। এই জন্য বুশ বারবার বলতো আমি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, এটা কেন বলতো, সে মূলত ইহুদিদেরকে উদ্বুদ্ধ করত সেই মাসিহের অপেক্ষায় আসো। এই জন্য সে যখন ইরাকে হামলা করে, আফগানিস্তানে হামলা করে, তখন করেছিল ক্রুসেড, এর এটার অর্থ কি? এরা মানে হচ্ছে সে ধর্মযুদ্ধ করেছে, এবং আফগানিস্তান ইরাকে যত সৈন্য তারা পাঠায় প্রত্যেকে গির যায়নি, তাদের মাথায় বাইবেল দিয়ে তারপর শপথ করায় তোমরা ধর্মযুদ্ধে যাচ্ছ, তোমরা যিশুর সন্তান, তোমরা মরলে স্বর্গে চলে যাবে, এই শপথ করাইয়া তারপরে দেশে পাঠায়। আমাদের কাছে এগুলো ভিডিও আছে, এগুলো দেখা দরকার। যাই হোক, এইভাবে তারা একটা ধর্মযুদ্ধ চাপিয়ে দিয়েছে, আর মুসলমানরা এখন কেমনে ওদের খুশি করে সেই তালে আছে। আজকে মুসলিমরা যদি দাঁড়াতো, আল্লাহর নুসরাত ওদের সাথে থাকবে, মুসলিমদেরকে সাহায্য করত, এটা স্পষ্ট যে আল্লাহ তারা সাহায্য করবেন, তবে মুসলিমদেরকে সেই রকম ইমান, সেই শক্তি নিয়ে মোকাবেলা করতে হবে। এজন্য বলা হয়েছে মা আগনা আনহু মালুহু আমা কাসাব সাইয়াসলা নারং যাতা লাহাব, এরা যাতা লাহাব শিখা যুক্ত লেলিহান আগুনে নিক্ষেপিত হবে। সূরাটার তর্জমা করা হয়েছিল, আলোচনা কিছু করা হলো। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে ভালো করে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। ইহুদি খ্রিস্টানদের দালালদের কাছে এই সূরাটা বড় মারাত্মক, এই জন্য দেখবেন দেওয়ানবাগি পীরের মুরিদ যারা, আমি দেওয়ানবাগির ফতোয়া নিজে শুনি নাই, কিন্তু সে নাকি বলে ফতোয়া দিয়েছে তাব্বাতিয়াদা আবিলাহাব সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, দেওয়ানবাগির মুরিদ থাকলে এলাকায় জিজ্ঞেস করবেন, এই এখানে আসে জানি কারা, মাঝে মধ্যে শুনি যে ওই হাই স্কুলের সামনে কারা যেন দরজা আটকাইয়া মিলাদ পড়ে, এটা দেওয়ানবাগির মুরিদ। এই দেওয়ানবাগির মুরিদদেরকে জিজ্ঞেস করবেন যে তাব্বাতিয়াদা আবিলাহাব সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, হয়তো চুপ থাকবে নাহলে গোলমাল করবে। কারণটা কি? কারণ এই লোকদের কাছে এই সূরা বড় মারাত্মক সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের ধ্বংসের খবর দেন নাই খালি, কিয়ামত পর্যন্ত আবুল আহাবের আদর্শে যারা আদর্শবান হবে, ইসলামের যারা সর্বনাশ করার চক্রান্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ধ্বংসের খবর দিয়েছেন। আর আবুল আহাবের বিরুদ্ধে যারা কাজ করবে, হকের পক্ষে কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে সাহায্য করবেন, বিজয় দান করবেন, তার সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের পক্ষে এবং আবুল আহাবের বিপক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন। وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته